بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون. مي آيته غا مي بيان بغن بني بنو إسرائيل مي هنگ واحكتا الله سبحانه وتعالى بيان كرة بني امي هنگ مكرتكا حيلتن ادي امي هنگ هيتن هروفا واكما الله سبحانه وتعالى ابامي هن مجبور قربا فإواني اكلاانگ دينوغا هفما اكلاانگ مي آيتاوغا اواحكا مي وحي قرباني اللهم وحي قرباني. وإذ أخذنا ميثاقكم تيباميهم هدان قرار تيباميهم كبين تيمان الله أحد أحد كشور قربهند ورفعنا فوقكم الطور أدي تيمان الله تيباميهم بومتش بوتاوغا متش ننجبيمة وفلبيمة طور فربدا আদি বাহি করে বি মে খুজু মা আতাইনাকুম তিয়াবামি হুন তিমাং আল্লাহ মি দেব্বা তাকে তি গা তিয়াবামি হুং হিফাশে এবাহি তাওরাতু গা তিয়াবামি হুং হিফাশে বি কুওয়াতিন বারা বারাং হিফাশে ওয়াজকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন আদি এ তাওরাতু গা ওয়া নসিহাত তিয়াবামি হুং হান্দুমা কুরাশে লাআল্লাকুম তাত্তাকুন এই তিয়াবামি হুং তাকওয়া বেরি উমাট্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবামিহুন লব তাওরাতুগা হিফুবিয়াস মি মজবুর কুরাবাগে মূসা আলাইহিস সালাম এবামিহুন গাত বড়াগতি তাওরাত হিপ্পাগেন তুর ফরবদায় কারিং এহেনমে সেবামিহুন নগে গাবুলেন নকুরি এমিহুন বনি হারবেন না কিহিনেন হে তি গাবুল কুরাবেন তাইগে ফান তি বিদালওয়ানি আল্লাহ গে হযরতুম ওয়া ফতেকে এমি তিমান নামেন না কিহিনেন হে তি গাবুল কুরাবেন মিগতম মিবামিহুং ইনকার কুরামুন দিয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিবামিহুং গে বো বলুগে মাচ্চা বো তাহুগে মাচ্চা তুর ফরবাদা উফুল্লেবি দেমবা তুর ফরবাদা ইবামিহুং গে বলু বো তাহুগে মাচ্চা ইবামিহুং গে মাচ্চা ভেট্টি দানেন হিমা ইবামিহুং হি ফি তাওরাতুগা দেন আল্লাহ মি ওয়াহি কুরবানি সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক তিয়াবামিহুং আলুম বেস ই তাওরাত হি ফুমা ফাহুগা বেস তিয়াবামিহুং আলুম মুন আমরালিয়ে আল্লাহ গে দীনুম মুন আমরালিয়ে فلولا فضل الله عليكم ورحمته الله سبحانه وتعالى اگے دھرما وانت کما کلاں گے رحمت تی ابا میں ہم چنوا نما لکنتم من الخاسرین تی ابا میں ہم وگن دی ہی گلی ہلاک وگن وا می ہم گے ترین نے تی ابا میں ہم ایورن اللہ ہم اور دنیا میں صلی اللہ سبحانہ وتعالى تی ابا میں ہم چ رحمت لے وی تی ابا میں ہم گے چ دھرما وانت وڈ گن نے وی ایور تی ابا میں ہم اور دنیا میں اس إن الله من قرباني ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين أي تيباميهن هم يقين بس إنجينة تيباميهن قترين هنهر دوه قهد فهنا لاد يميهن يميهن اتمنى الله وحي قربيما كونوا قردة خاسئين نكمتي وقم وحال راما ما كنت تحكت تيباميهن واشي ميباميهن الله سبحانه وتعالى ما يقرب دوه كي أي هنهر دوه আলগুন মেন না হুকুর দোস মাই কুরে বি ফাদা এবামি হুন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাই কুরে বা ফানি হুন হির দোস এই এবামি হুন খুদু ইখতিয়ার কুরি বা সুন হির দোস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুন হির দোস এ কালাং গেন আলুকামাট খাস কুরে বি এবামি হুন গে মাচ্চা এ হুন হির দোস আল্লাহ এবামি হুন ইমতিহান কাটাকা এ দোহু গা মাসনুহি ফুমান আমর কুরে বি এ কামা কো হুন হির দোহু মাস্তাম ইয়ান নানি ফুনি ফুন্যা কাণ্ডুগা মস্তং এবামিহুন ফেনিগেন দানি ইফুনি ফুঞ্জাং হাইগাতুগা ইমতিহানে আল্লাহকে হাততুং আল্লাহকে আমরং এবামিহুন কিয়ামাম বেতো বেল্লেউ মাট্টাকা এবামিহুন জেসসেবি ইমতিহানে এই হোনিহির দোহুগা মস্তব্বে সাল্লাহু মি ফোন বানি ফুনি ফুঞ্জা দেন হোনিহির দোস নুন দোস তাহুগে এবারকাম মাহেন্নাদে দেন মিবামিহুন হেদি হিলাতাকি হোনিহির দোহু এ মস্তং এগোতং আমা এমিহুন বান্দু কল্লি কোরুম বায়ে বান্দু কল্লাহ মস্তাল লাওয়া ফা ইতনা যাদ্দাহ বান্দু কফা মি বেহেট্টি মস্তা দেন হনিহির দোহ নুন দোস্ত হুগা আসমি বামি হুগা মাস্তাং হি ফানি ইতা হামি বুনা নি হারমে হনিহির দোহ কোন নে মাসি ফি etanuga mihistakum behigen dia debayakan ebbayak ebamihunga kurikantatta mana kuramun dia ebamihna nasihatteri wamun dia adi anebbayaku mipuna niyemihun Allahu ge azabu ge teriya dandu kullash aharmna kunkamen he Allahu subhanahu wa taala ge azabu ahindu hamaykani salama bibayaki enubahakantakum mana kuram ulunu mihun ekani e munkarai mana kuram ulunu mihun ekani Allahu subhanahu wa taala salama kurabbi den huriha emmen Allah subhanahu wa ta'ala rahama makum sahakan ebbamihun anebbamihun urtahakan heddevi ebahaka Allah subhanahu wa ta'ala mitange bayan kurevi Allahumma yakurun faj'alnaha nakalan lima bayna yadayha wa ma khalfaha wa maw'izatan lil muttaqin ekanta timan Allah ibratege gotuga levvime ege fahun anna mistakunna adi taqwa verinnan nasihate kamuga levvime timan Allah wa id qala Musa liqaumihi inna Allah ya'murukum an tazbahu baqara قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين أدي موسى عليه السلام كليفان قومك ميستكون بدار بهندو هندو مقراش إن الله يأمركم أن تذبحوا بقرة همكرهم الله سبحانه وتعالى تيباميهن أمر قرب جريه كتلما قالوا أباميهم بناني أتتخذنا هزوا أي موسى كليفان هربنا ما جاكو فرصار قرانيه يأتي جسون قرانيه هربنا تيبناني جريه كتلاش قال اعوذ بالله ان نكون من الجاهلين موسى عليه السلام يدالوني اعوذ بالله الله غضبت ركاتري كما ادمه جاهلون گتري ميلا ودان كما ركاتري كما ادمه مي گريگ واهك مي انني مي گريگ نامم يتي مي سوره النم وس ديف سوره البقره گري سوره مي بنو اسرائيل مي هونگ تريگ هينگا دي حادثه گ واهك مي تان مي بيان قراني اي ابند بفاده مي هگ واهك ebbanda be faade mi hegga waahake egeterin ekaki ei waram mussandi mi e anekaki ki fagiru mi e e fagiru mi ha mi abadus beenu be fa mi hunnani mussandi mi ha ge muda ganda e muda ataka beenu be fa mi hunnani ena mi kuri kamaki aslu hagigatu ge ena mi na evra kurin mar wejjiya ena ge muda ta mi na vartawan ekamu ke ena kan evarakun ketennuvi ena hitam mi arani timanna nege timanna nun kamin ena evra kurin marwani ekam timannavura kurin ena marwajja timannalli bene mudata avasve gati mina gatulu kuri enage aha enage ah ena gatulu kolli eye mudata huge benumuga ekam sharri gotuga mionnani gatulu kura miha yakak gatulu veve mihage mudale kunga vesechennuli bene ei varta mudalum mahrumumuge es sababu ei gatulu kurum varta veriya varta veve farai gatulu kofia enage e mudalakum e besichin enaka nulibena ena besmina gatulu kuri gatulu koffa ena mi behetti mihegge dormati mihegge geege dormati fatihu ena huluwadiru mi vettuni mihaku maru maru foi mihaku meti dormati ena besmigen gos behetti entana mi gotad den hendum wanden etad doregge dosange gabru hingaj mayita hingaj den hedum wage massala bodu wejje marali mihaku nege gatulu kuri mihaku nege mibami hun salla ko mashwara kuri ingare Musa ge fanu kari addam mikamuge hallen otto balan den Musa alayhis salam ge arihan mibami hun asmi dannawani aharum ge tere mihaku gatulu wejje ena gatulu kuri mihaku nege aharum beenu be ena hodan mesosif mattaka den Musa alayhis salam an Allah mi wahi kurabani emi hun angare geriyek katila mibamihun suwalen nukun hama komme geriyek genes katili namas fudunis ehnamas mihun suwal guna kurumuga sababun Allah subhanahu wa taala mibamihun takulifu bodu kurabamun gendevi takulifu bodu kurabi ehmeng rasulullah subhanahu hadis bukolni tibamihun suwalu ma ginanu kurare kantat tahuga dini masale olum filu ma kunu kantat tahuga tibamihun ma ginan suwal nu kurare sababaki kurige mistakum wes halakum ge halak wegen diumuga sababakam wegen wes diyai gina ginan suwal kurume نيستكن الله سبحانه وتعالى سكيت القران قال ابي بحي قرب فلا لا تسالوا عن اشياء ان تبد لكم تسؤكم كنت تتكا بهغتم ما غن سوال تي بامي من قران فحرجي جواب لي بهغتكم تي بامي هم ما يسوين غدان ني غتن اساو به كلام ترين باياك افار قول رسول الله صلى الله عليه وسلم هم اسوال تدن سوال تدن الله رسول حديث القران فهم فدان كما كم قران نقرن den rasulullah sallallahu alaihi wasallam annash eas ekakon wanti wannage bappai ki kaaku hai allah ke rasulullah hadith qurani kaliya ki thi miweni mihegge dariye ke haikato kaliya ki thi halalu mihen nune kiha bodha na derawan ena kanne gene ke bappai kuriya ko ena miyot yaslu halal mi hakan nuwefa na halal mi hakan befa mi huri kiha bodu kade arbinge terege abure bodu ayeben nei hayya tu ehem me rasulullah sallallahu alaihi wasallam hadis ko ne kahal suwal tam ma gina no kurare wahi ba wale be zamanu ke kahal suwal tak kurumun ti ba mi hum ma yuswa fa dakame bisme dwer vedane komya kas mi ba mi hum suwal tam musa alaihi salam gina kuramun gos mi ba mi hun nang emme fahun jehuni waki khas geriye katila e gerige agakavves vegendi e gerige hangando nola lumun e hangandan ele varar ran hangando pura ran dinum e gerie mi honalli bon e fada gerien e bamen katilen jewu ehnamis emme furatam allah subhanahu wa taala bamen amur kurab bihidu komme gerie katili nama ves mi hona fudunis ehnas bamen kuran no kuris wal takina kuran jehi e bamen him brani musa ge faanu ge arihan as bamen him dannawani ti wannamen ge tere mi hekumaru vejje ena marali farate ke ti wannamen hodam beenum wan ehindu musa alayhi salam mi vidal wan igeriya katila ehindu mi ba mi bunani jessu men heti miha kumar wegen nemi suwal kolan ti bunani igeriya katila musa alayhi salam allah ge rasula mi dannawani ti manna jahilun ge terem vedani ti allah ge hadratun rakka ti kamang etime qalu ud'u lana rabbaka yubayyin lana ma hi e musa mi hamid bunani e musa e nikan kalik fanu ke rabb dannawa ballawase yubayyil lana mahi aharamen nan e geriya ki kun kahala geriyek kam bayan ko de umad dannawa ballawase kalege fanu ke rabb adi mi hunge mihiri muamala je surbe sawal ko kale aharamen ke rabb ke rabb ke esno bune kalege fanu ke rabb dannawa qala musa alayhis salam mi vidalwani innahu yaqul allah bi wahyi qurba innaha baqaratun la faridun wala bikrun awanun بين ذلك ففعلوا ما تؤمرون الله بوحي قرب غيريك اي مسكول غيريك بغنوانه ولا بكم ادي بكور وير غيريك بسغنوانه عوانون بين ذلك اي ديمدوك غيريك شوانچ اي ديمدوك مهار مي عمر كندايلوني عمر ابجي علم هوتا ففعلوا ما تؤمرون تيبامي هنتي امر قربي كنتن نكن كوبلا رتيبامي هنتم بسوالو غننكو كما كنو ديا قالوا ادعوا لنا ربك يبين لنا ما لونها mam dannani e musaay dannaa ballawar allah ege kula aharbana bayan ko dinu e kon kulegge geriyetto qala innahu yaqulu innaha baqaratun safraa faaqi'un lawnaha tasurru an-naadirin musa alayhi salam idalwani e kalaange ba wahyi qurwaye innaha baqaratun safraa e geriyaki riindu kula geriyaka rewanji e warammadu geriyen arabinge terege warammadu e riindu kula ge riindu kula geriyaka rewanji yani faaqi'ul lawnaha ayge riindu kula faalwan jehene faalwe fahuri tasurrun naadirin balala miha hinhama jehe wanji hinhama jehe riindu kula ka wanji hene balala miha ufa qurani kula riindu kula ka wanji hene qalu du'u lana rabbaka yubayyin lana ma hiya innal baqara tashabaha alaina wa inna insha'a allah la muhtadun anekka mida bunani e musa e khalifanu rabban nikan danna ballawashe mahiya ei aslu kun wattarege geriyen hemiharu geritan haram nan olijje wa inna insha allah la muhtadun ahar muhammad yaginu se hoda na me adiyas danna ballar miharu geritan tihem bunima olijje qala musa alayhis salam idal innahu yaqulu allah bi wahyi qurwa innaha baqaratun la zalulun tusirul arda wa la tasqil harsa musallamatul lashiyata fiha allah bi wahyi qurwa ei nikamati wefawa geriyakav vegen nuane bingaduga fas jaha geriyakanwa vegen vegen fas gandu jaha geriyakav vegenwane adi dandaka fende geriyakav ves vegenwane mane ke ves masakkate kurwa fanwa geriyakare wanje musallamatul lashiyata fiha huriha aybutakakum salam vegen wa geriyakare wanje qalul ana jita bil haqq mihare mun adem mihar kare ge fanu rangala vidahala vejjeyimu fazabahu hadan emihun e geri genes katilafiye wama kaadu yafaluna kama kemihun ekan kurahita kunnuna ekan kuriye kurahita kunnuna emihun nan emme fahun jehuni eha bodu ageddi fe fada geriye libuni wes muli saharun emme geyakun ei yatimu kujjegge atugo e geriyen ei emihun atugo wes soti hama ekani e geri ekani allah subhanahu wa taala e bam inna rahmat levi wara salihu kujjen e kujjaayaki wara salihu kujjakama wani kujjaage waahake wesebe waraddigu waahake ei wara salihu kujjakama wani allah subhanahu wa taala emihun rahmal levvi emihunge atugo otiwes egeri ekani etan etan etan mudalen ebamihun ege kujjaali begen de egeri ge sababu وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا আদিতে বামিং হদান কুরআন আদিতে বামিং হুন নাফসে গাতুল কুরিহি দু ফাদ্দারাতুম ফিহা আদি এ নাফসা মেদু তিয়া বামিং হুগে এক কোনে এক বাহুস কোন গুলো নহিদু এই এমিহায়া বেহে গতু ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন মাকরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরুবাই তিয়া বামিং হুন ফুরওয়া সিররুতা মি বামিং হুন গেতেন এক কো মিহরি এ সিররু কগগে মিহরি এ গাতুল কগগে মিহরি নাগে আহ এবন্ড এব ফামিহা মিহরি একান কগগে এবেস মিহাকা শাক্কেবেস নোয়ানিতা فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا تِمَنَّ اللَّهُ وَحِي قُرَبِيمَ مُوسَى عَلَيْهِ السَّلَامُ امي هم كاربونا اضْرِبُوهُ بِبَعْضِهَا اگريگه بايكون ا مروفا ميهاگه قتلوفا ميهاگه جهار اگريگه بايكون دن كم ميگه حديث لو گيرت قرآن کے مين ياس اگے بايكون كم مي بايكون جي حسف دين دن باي تفسير تو گے بہر يي گے مي ني کاٹ گنڈے کے ان با ميگه گني گولے কমিয়া কাসমি গে সহহা রিওয়ায়াতে নেমি কাঁডা আলু ব্যাফে আল্লাহু কুরআনি এগেম বায়াকুন জাহারে এগেরি গে বায়াকুন কারিঙ্গাডা কুন নামে বেস কমমেচ্চ কুন নামে জাহারে হামা জেহিয়ারুম এনা তেদুই দেন আল্লাহু কুরআন কাযালিকা ইউহিল্লাহুল মাউতা ইফাদান্না আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মারু ফামি হান দিরুবানি নে হামা জেহিয়া তেদুই আমি হা তেদুই وَيُرِيكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ تِيَبَامِنَ كَلَانَ نِشَانْتَ إِكَلَانَ هِكِتَتْ تِيَبَامِنَ دَكَّوَي আয়তে কলাঙ্গে দক্কয় লাআল্লাকুম তাআকিলুন ইতিবামি হুম বিসনাফি কুরকুরেতোয় মিয়ার মক্কাগে মুশরিকুম বেস ইনকার কুরি মিহা বেজ্জাবে ফানাবে দিউমাফহু আলুম আমরা দিরুবে নেহিয়ে এই বুদ্ধি কবুল কুরা কামে নুনে ইয়ে কোবাহে কুরি মারুইমি আমি হুম দালিলা কি কোবাহে কুরি মারুইমি আমি হুম বেস নেতে বেজ্জাবে ফানাবে দিউমাফহু আলুম আমরা দিরুবে নে আল্লাহু মিয়াদি মিসালে বনু ইসালে মিগে তেরেগে মিতি দক্কা মিসালে এবে সাম মারবে ফা মি হেন আমে কারি গানা কুন জেহিয়ে তে দুবি আল্লাহ সুবহান ওয়া তাআলা কেন বেস কা এবেস কা মে উন্দা গোড়ে নুগান না মারুবা দি রুবা কা এমি হুম বুনানি এমি হুম মি বুনানি ফানাবে বেজ্জেন ইনসানা কি কারিতা দি উমা ফাহু আলুং আমরা দি রুবং এই কারি গমান কা মে নুনে এমি আল্লাহ মি কোন কাযালিকা ইউহিল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন ইফাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারফা আমি হিন্দিরুবানি আমি হাম ইবনে মাদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহিয়িল ইযামা ওয়া হিয়া রামীম আমি হাম আল্লাহ মিসাল তাজহে জহে ইবনানিয়ে মাদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা খুদ এনা গে হেদদে উং এনা হেরি হান্দান নেতি ভাই এনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতুমগে তেরেন এনা নেরুবি এনা গে হেদদে উং এনা হেরি খুদ খুদ হান্দান নাত্তালাগেন এনা হেরি হান্দান নাত্তালাগেন আমি হাম ইবনানিয়ে وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم اي كارتان علون اي كارتا ويران و فنا و ديمفه علون اي كارتا ديروان كا كوي الله يقول قل اي محمد فان ودار واره قل يحييها الذي انشاها اول مره اي ديروان ام فرتما اي نفس اي هدي فراته مالو مسديروان قم ابراهيم عليه السلام سيدار وني وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى إِبْرَاهِيمُ كَفَانُ وِدَارُنِي اللَّهِ إِبَا اللَّهُ مَرُوَّا دِرُوَّا قُنِّي كَنْتِ مَنَّا دَكَّوَا بَلَّا وَاشِ كيف تحيي الموتى قال أولم تؤمن اللهم يكرا وني إيه إبراهيم إيمان وبدا نغنى وني هي تمن الله كريفان إيمان وبدا نغنى وني إبراهيم السلام إذا قال بلى ولكن ليطمئن قلبي নুনকে আল্লাহ তিমন ইমাম ওয়া মে একমাকু সাম হিং হাম জসাইল মটকে দক্কা বল্লাওয়া দেন আল্লাহ কোরআন ফখুদ আরবাতাম মিনাত ফায়র হাতার দুনহি ফাশে ফসুরহুন ইলাইক আদিয়ে দুনি কোরা মাসকুল তক কোরা কুদি কুদি কল্লা বালা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন জুজআ দেন এগেন বাত বা কো ইকম মাসুনি কো ফহুরি হামাহে মাসুনি কো ফ কমে ফারবাদে গি মাতি মাসগুলে বান্দারে সুম্মা জাআল على كل جبل منهن جزءا ثم ادعهن ياتينك سعيا دنيكا كيفان ادونتك غوالا بلا دولا فانا ندونت ابراهيم عليه السلام ذكر الله سبحانه وتعالى مر بعد ربا ومس الله سبحانه وتعالى بس اندغو كم نون ايكي مر بعد ربما ميتانغ صلى الله عليه ربني افدان الله سبحانه وتعالى مر بفا ومين تديون فهر بس رباني اللهم اكن الله وحي قران ام لفظ لفظ هريا كم بيغندان الله وحي قران كون واشه ফায়াকুন এ বেগেন্দান আল্লাহ সুবহান ওয়া তাআলা ওয়াহী কুরআনী খামে বুমাং হামাইকানি কুন এ লাফজু আল্লাহ ওয়াহী কুরআনী কালাং ইরাদা কুরবি এচ্চে বেগেন্দান উজুদান আন্নান ইনসানা মারবেগেন দার ইনসানা গে এককারি কোলো মারবেগেন ফানা মেনু দান কমমে ইনসান এক গেস এককারি কোলো ইননানে মারবেগেন নুগস ইয়া আরাইবহম মিকিয়ানি আযমু যানাব এই লিন্দু কারি কোলো মি বাদা গে কোলো গে ইননা কারি কোলো এই একারি কোলো এভিস মি এক একারি কোলো ফানা মেগেন নুদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একারি কোলো না ইনসানা দেওনা ফারাম উফাদিগে গান্নান দেন আল্লাহ মে করবানি সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক আল্লাহ সুবহান ওয়া তাআলা কিতে কুরআন কে এমমে গিনাইম বায়ান করা ওয়াফানি মি বায়ামি হুম গবা কবানু ইসরাইল মি গবা মিতাঙ্গস আদিবেস মি নানে হামাই বায়ামি হুম গবা সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক আসল হাইগত কো মিবাহ কতং আলগোন মে নাই কলাঙ্গ বায়ান কো দে ওয়াফামি মানে আলগোন মে গেন ইব্রাহিম হাসিল কর মাট্টাকা এই আলগোন মে না ফাহু দেন এমমে বড় উম্মাই এমি হুন নাং আল্লাহু লাভি নিয়ামাত্তাকা নিয়ামাত্তাকা নামি হুন হারাম কোরুম গে সাওয়াবুন গে বায়ামি হুন আল্লাহু লাভি লানাতা এবামি হুন না গে মাচ্চাং আল্লাহু লাভি আযাবা ইচ্ছি তাং বায়ান কোরানি আনুকন্ড মেং এগেন ইব্রাহিম হাসিল কোরে তো মি বারাং আল্লাহ সুবহান ওয়া তাআলা এবামি হুন গে বাহাক তাং বায়ান কোরানি সাওয়াবাকি রাসূলেন ওয়াডাগেন এমমে গিনা কান্তাত্তেন এমমে গিনা হাদিসা তাং হিগা ফানি মূসা গে ফানুক উম্মাতুগা এহেমেন আল্লাহ সুবহান ওয়া তাআলা মিবাহাকাতাং আলগোন মেন এবায়ান কদ্দেবানি ইন আল্লাহ মিয়া কোন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক দেনতি এবায়াম ইন গা হিত্তাং হারওয়েগেন দিয়াই ইয়াফাহুগা ফাহিয়াকাল হিজারা হিলাতাকে ফাদাইং হিলাওয়েগেন দিয়াই হিত্তাং হারওয়েগেন দিয়াই আও আশাদ্দু কাসমান ওয়া তা হিলাতা কাব্বুরাম বিস হাকিকাতুগা হারওয়েগেন দিয়াই একিবে ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার সাওবাকি হিলাতাহুগা তেরেম বিস ওয়ে এগেন ফিং আরতা ফালাগেন দাহিলা ইহা হারেন নুনে হিলাইবেস এবরা হিলাবেগেন দিয়ে তিয়া বামি হুঙ্গে হিত্তা বানু ইসরাইল মিউঙ্গে তিয়া বামি হুঙ্গে হিত্তাং এবরা বেস হিলাবেগেন দিয়ে এ হিলাতা হুগে তেরে গেস আসলু এ হিলা এবরা বেস হিলাবেগেন দিয়ে সবাবা কি হিলাতা হুগে তেরে গেস এভাবে ফিং আর তফলাগেন দা হিলাতা মুসা আলাইহিস সালাম আসাকল বেজে সবি হিলাই গ হিলা বার আর ফলাগেন দিয়ে وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ أَدِي هِلَتَهُ گَتِرَن وے فَلَاگَن گُس اے گَتِرَن فِن أَنَّ هِلَتَ أي فَرْبَتَهُ تِرَے گَ إِبْهُرِي گَ هِلَتَ بَاوَر وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ أَدِي گَتِرَن وے بَيَن هِلَتَن هَمَ إِهِن تِبِ فَ اللَّهَ بِرُم وَٹِگَن أَنَّ هِلَتَ مِگَ حَگِگَن أَلْگُونَ مَن بَس تِلَلُن دِکُنِي أَلْگُونَ مَن مِ کَشْمِیرَ دِیا فَہَرَگَ কাশ্মীর ফারবাদেগে মাতি গালগোন মেন তিবিম বারা গিনা দুয়াস মানদে এই গায়গান কাম মাস দুয়াস মানদে এতা গালগোন মেন তিবি টেন্টু তেরে গালগোন মেন হেন্দুনু হেদার এবহুরে টেন্টু ক্যারিয়ং হাম বড়ে তি আহার মেন হাতার মি হুন নবে সিল্লান লেবার গে বড়ে তিহিলা এদেন হুটতে ফহুরে গত কামে দলন হায়রাম মান এহনু নেবার হিলা তা মিহ মাতিম ফাবাং আস টেন্টু সি ফাগে নেদা এ টেন্টু ক্যারিয়ং আস হুটটি ফাইম না এই মি আয়াতু গমরাদা কি এহিং হিলা এহিং ইনে ফা আল্লাহু গে বিরা বাকি হিসাব কা ফাবাং আস হুটটি ফা এ হিলাতাহুগে তেরেম বে আল্লাহুগে বিরা এহেন ইন্দে ফাবেট্টিগেন আন্না হিলা বেস হাকিকাতুগে ইনসানুগে হিং এবা হারুবেগেন দে মি হিলাতাকা বুরে বোডা মি হিলাতাহুগে সরি ফায়দা আল্লাহু ওয়াহি করবানি এগে তেরেম বেস বে ব্যাবর ফায়দা হুরি হিলাতা হিলাতাহুগে তেরে হিলা ফালাগেন গোস আর তাং এগেন ফালাগেন দা হিলাতাবে আদি হিলা ফালাগেন গোস এগে তেরেম ফেননি কুন্না হিলাতাবে আদি আল্লাহুগে বিরা ইন্দে ফাবেট্টিগেন আন্না হিলাতাবেস বে وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ تِيَبَامِهُمْ قُرَا كَانَتْ تَكَنَ اللَّهُ غَافِلٌ وَدِنُغَنَّوَي الله دِنَ وَدِگَن وَتِيَ بَامِهُمْ قُرَا حُرِيَا كَمِ كَلَان غَافِلٌ وَدِنُغَنَّوَي تِيَ بَامِهُمْ قُرَا كَانَتْ تَكَ الدُّنْيَا گِ كَلَان گِ عَذَابُ وَنُ دِوَنِي آخِرَتْ دُهَا تِيَ بَامِهُمْ گِ عَذَابُ لَسْكُفَّي الله سبحانه وتعالى মিহাকু নুবা আমালে কুরামুন গস এনাকে উমুর দিগুবেগেন ওয়ানামা হাইগাতুগে এই ওয়ারান নুবা হামেন এই মিহাকান এনা হিং এদে হুরিহা ইচ্ছে লিবিফা একামাকু এনা নুবামাগকুং হিঙ্গা কামু গাওয়ানামা ইলমের মিদালবানী এই ওয়ারা বড় ইনজারেকে এম মিকিয়ানি তাদাররুজু ইলমেরিং কিয়ানি এই মডমডং আল্লাহ এনা হিপ্পে উমে এই বিরুগান্নান জিয়ানে হালতুগ এনা হিং এদে হুরিহা কামেং এবাবে দুনিয়েগা হিং এদে কমমে ইচ্ছে লিবে একাম খুদু এনা ইসলাহেন ওয়ালগন দুনিয়েগা ফেনেগে বেহারমিও এই আল্লাহ সুবহান ওয়া তাআলা মাড মাড এনা হিপ্পে উমে এই এই এমমে নুবা কান্তাং এই হাকিকাতুগ এমমে নুবা নাতিজাই মিয়াকু হিং এদে হুরিহা কামে দুনিয়া মাতি ওয়েফা এনা নুবা মাগাকুং হিঙ্গুং এই আল্লাহ সুবহান ওয়া তাআলা এনা গহরি মুলা দেবাফা বাকি হিসাব কদ্দারান আল্লাহ সুবহান ওয়া তাআলা এনা হিপ্পা মান এবগুতে এনা কা দেখকেন এবস হুজ্জাতিন আল্লাহ কি হযরত কুনওয়ান এমেকেনি তাদাররুজ ইলমেরিং আরবি বাহুগা মেকেনি তাদাররুজ এনা মুহুলাত দেবুং এনা কুরআন উবায়কান্তাকা একুগা এমবেং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতু কুরআন গাহে কুরবানি ওয়ালা ইয়াহসাবান্নাল লাযিনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রাল লি আনফুসিহিম কাফারু ওয়া নুনুল ফামিহুন দুনিয়া গে উলাই মিহুন ইবগতাকাব বাসিন কুরআহে ইবামিহুন গে উমরু দিগুং ইবামিহুন তিমান আল্লাহ মুহুলাত দেবুং এই ইবামিহুন নাং হেবাকাক্কামা إنما نملي لهم ليزدادوا إثما إميهن اتمن الله إمهل الدبا فإبني إميهن جفا فإميهن إترك رماشة إجيام الدوها كفاروكا اتمن الله إبا إميهن إبا وماشة إما أمر ديكم إجوتكم نبا وربنا نبا أنا إجوتكم وربنا هيو إما رسول الله صلى الله عليه وسلم حديث بس كل جاس فإبني خير الناس من طال عمره وحسن عمله মিস্তাহুং গেতেরেং এম্মে হেও গেম ওয়ামি হায় কি উমর দিগুয়েফা হেও কান্তাকাত তাওফিক লিগেম ওয়ামি হায় এই এম্মে হেও গেম ওয়ামি মিহুং গেতেরে এন তাওয়ানি এ না কি হায় হেও কামে কুরাই ফাউনান উমর দিগুয়েফা এ না মুলি উমর হে দা কুরি হেও কান্তা হুগা এই এম্মে হেও মিহা মিস্তাহুং গেতেরে কমেস আল্লাহ মি ওয়াহি কুরবানি আল্লাহ সুবহান তাআলা তিয়াবা মিহুং কুরা কান্তাকা গাফিল ওড়ি নুগান্নাওয়ে মিহুং হিন কুরা হে উমর দিগুয়ে গেন দিয়াম আল্লাহ এ না দু কল্লাবা এ না কান্তাত বরাবর এ কালাঙ্গে বল্লাবা ওড়ি গেম ওয়েবা ena nubayakantahu ga dahakam ga wanam allah subhanahu wa taala ena ge e azab e laskurawani giyamaidduha ga azab ma bodwegem be ehem begen rasulullah sallallahu alaihi wasallam liyan kurawi anhem miha basbit hadith kurawani duniye ge azab ge raha dekheshe ibbaswar ibbasifa rajam rajam qabul war e duniye ge azab o akhirat ge azab bur etang etaguna e luiwegem be রাজাম রাজাম কুরুঙে কুদিয়া নিয়ায় মারায়ালু এ আনিয়ায়ের রুহেশে এব্বাস বাহরে কাজে জিনে কুরিকামা দুনিয়েগে আজাব আখরত আজাব বরে মাক বড়াবেস রুয়ে গেম বে আখরতং আজাব লাস নুকুরাতে আখরতং আজাব লাস কফিয়া নরকা গায়বানি কমে কাস আল্লাহ সুবহান তাআলা কোরানি ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন তিয়াবামিহুম কুরাকান তাত্তাকান আল্লাহ গাফিলু ওয়াদি নুগান্নাওয়ে إن الله من القرباني أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون أفتطمعون تيباميهن تيا إدنيه تيباميهن إدنيه أن يؤمنوا لكم أميهن تيباميهن بس قبول كفان كما مؤمنون الله من القرباني أي يهودين نصارى بنو إسرائيل تيباميهن بس قبول كفان كما تيباميهن تأمد قرانيه يتي وقد كان فريق منهم اميهم قرى بايكميهم وي يسمعون كلام الله الله كه بسفل اها كموغا ثم يحرفونه من بعد ما قالوه دن اي ويسنا رنگلا ويسنا اي فكر كرما فه بدل كلي الله كه بسفل بدل كلي اميهم اميلن اتن دي فمي بناني مي الله كه حضرتن وا اچكي توراتو كه اميهم حكم تن اي تب بدل كف بناني مي الله كه حضرتن اي وا كه بعد فم وهم يعلمون بما من اكن اي حال واذا لقوا الذين امنوا قالوا آمنا واذا خلا بعضهم الى بعض قالوا اتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم افلا تعقلون اميهم ايمان بغنتي بميهم نابدل واحد ببنتي احرمتي بي ايمان بغنني اكمك اميهم اكك وانكو غاتك غس داهندو ابامهم ببنلتي اكك وانك حديم اتحدثونهم بما فتح الله عليكم تيبامهم الله سبحانه وتعالى تي دبي فتحاگه واهك تيبامهم تي دكي هي امهن بيان قد ني هي اي لي حاجكم به عند ربكم تيبامهم ورس كلام حضرت قيام الدهون ميهم حجج قائم قران تيبامهم تي بني ميهم غات گس ايمان وچائم اي واه كيفان الله حضرت ميهم دوما قران تيبامهم گوان قيام الدو ورن نو بهكي تي بني افلا تعقلون نيگني هتي ابامهم أَوَلَا يَعْلَمُونَ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ أمي هنن هم نيغني هي الله سبحانه وتعالى بامي هن سرر قرا كان تتكا فاعلو قرا كان تتدين ودي جنبا كان نيغني هي ما يمي أمي هن سرر سرر بسي كون كاري مي واه كامي بناني الله يقولني أمي هنن نيغني هي الله السواك أمي هن سرر دكا واه كتا ومنهم أميون لا يعلمون الكتاب إلا أمانية وإنهم إلا يظنون أمي هن كتنم بس وي ليكين ندنميهم لا يعلمون الكتاب هنا كفوتين نيغ امي هون گتن يهودين نصارى ان گتن بس وي گ امي هون مكه گ مشركون فداي امي هون هم كن نيغ چكي الا امانيا امين له ادوم امين له ادوم هيمون تباوان امين له ادوم هيوا گ تك امي هون كانت قرامون دا مي حكم تا امي هون گ امي هون نا بهگ تو الله باوال بي خماكو মি মুলি উম্মতাম মি উম্মতাব বিশামিল বেগেম বেও হুকুমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তো কুরআন গ হুকুমতা বায়াকা বেহে গ তং আল্লাহ ওয়াহি কুরব বিকাম গ বিয়াস মি উম্মাই বেসে গ শামিল বেগেম বে আলগোনমে মিসাল কা আলগোনমে গ তেরেম বেস দীন গ মালুমাত নু মা মি হক মিসাল কা মি গতম ওয়াহ কা দাক্কা ফি মি আয়াত ফিতওয়ান আমি লহি তাফিন না কইং এই দীনি দীনি কামে গ গতগান মত এই দীন কামু গ হাদা ফিয়া এই বরা নুরাক্কা তের মাসালে মিসাল কা মি হক মি বায়ান কো দিনি মি হক দীনি হুকুমতি মি গতরে কুরআন আ সুন্নাত গ আলী গা গবুলন নুকরে না বরা মি হেন্নে মি কাং গন্না তি মান না মেন তি হেন্নে হাদান তি মান না মেন মি কুরআন গতরে তি মান না মেন কুরআন এ না গাতা কোনে তে দালিলে বে সাম আমিল্লে তুমি আয়াত কি মুনাফাতেন হাম একখানি এমি নয় গে চকি আমিল্লে এদুমে এমি হুঙ্গে নাফসুতাং নতে এমি হুঙ্গে রাইতাক গোয়া গতরে এমি তাবাওয়ান বা ইনহুম ইল্লা ইয়াযুন্নুন আমিহুন নাকি হামা হি কুরা বাইকে হামা ইকান হি কুরা বাইকে দালিলেন এবসেচেন আমি হুঙ্গা তাক নেতে আদেম মি আননি ফয়িং আমিল্লে লিয়ে এই আল্লাহ গে হযরতুম ওয়া ফতেকে বুনা আমি হুঙ্গা ওয়া হাকামি আননি এই হামা ফিতওয়ান এই দীনু গে মাসসালে ইতিমা গে আমিল্লা রাইয়া বুনাফামি দীনু গে মাসসালে কে বুনা আমি হুঙ্গা সমি আয়াত ফিতওয়ান এই মিয়াত গে ওয়াহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি কুরাবানি ইস ইফাদাং এই এই আমিল্লে দীনুকে মাসালে বায়ান কফমি দীনুকে মাসালে কে বুনামি হুম দলিল নেতি আল্লাহ কে রাসূল আগে বেস বাস ফুল নেতি আল্লাহ সুবহান ওয়া তাআলা কে ইরশাদ নেতি দীনুকে মাসালে বায়ান কুরামি হুম মিয়াত কো ফিতওয়ান মিয়াত ফিতওয়ান এমি হুন না বেহে কো তুম আল্লাহ সুবহান ওয়া তাআলা মিয়া বা লবানি তেন আন্নারে কে ইনশাআল্লাহ এবা বায়ান কুরআন দেন সওয়াল এম বে ফুল সওয়াল আবুদু দোয়া নুকিয়া কা সুন্দর সহাওয়ান বুদু দোয়া কিউ মা কি সুন্নতে মুস্তাহাব কামেং এই ফারদেন নু ওয়াজিবেন নু মিহার মিগ আলগন মে বনি সুন্নতে কে মিহার ফিগুহি মাসসা তো কে সুন্নতে কে ওয়াজিবে কে এই সুন্নতে কে বনি ফিয়া সুন্নতে কে মুরাদ কি মুস্তাহাববে সুন্নতে কে মুরাদ কি মুস্তাহাব এই দিবেহিম বিসমি বেয়ান কুরা সুন্নাই একম কুরআনা সুন্নতে বনি ফিয়া সুন্নতে কে মুরাদ কি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাসফুল তাকায় কে লিফানু আমাল ফুল তাকা একলে ফানু কুরি ফুল মাতি কুরা উনু কান্তাত্তা একম কে লিফান একম বেহে গতো ইনকার নু কুরা বাহানু হুন নাই কান্তাত্তা এই সুন্নতে কি কুরআনা সুন্নতে বনি ইজ্জান মত সুন্নতং আমাল কুরমে বনি ইজ্জিয়া এই একে মুরাদ কি একম ফিগুহি মাসালে গত মিসাল কাম মিহা কুমে হিমি হু মি বুলু দোয়া মিসাল কান নুকিয়া ফিয়া নামাজ সহাবে গেম বানে মিয়া কুমে নি আ বুলু দোয়া কি উমা কি এই সুন্নতে কে এই এবনা আইচে কি মুস্তাহাব কামে কে এতাং এই ফিগুহি হুকুম তাহুকে তেরেগা সুন্নতে বায়ান কো ফিয়া ফিগুহি মাসালে তাহুগা বায়ান কো ফিয়া সুন্নতে কে মুরাদ কি মুস্তাহাব কি গে তো আদি জামাতেগা কাফি নামা সুন্নে রোদে কাং হুরমিয়া এই নাকি ইখতিয়ার এ রোদে রঙ্গড়ে নুয়ানু কে মাকায় মিয়ার এ না কেবিজে এ না গাস্তুকা কাফি ইয়া রোদে গেল্লু নিয়ে যাব সুন্নে রোদে গে নাং ইখতিয়ার লিবে গেম বে রোদে দু কল্লুম বেস এ না ফাফের ইয়ে নুয়ানে সুন্নে রোদে কাং হুরে ফে সুন্নে রোদে এ না দু কল্লুমাকুম ফাফের ইয়ে নুয়ানে আদি এ সুন্নে রোদে গাদো কুরা কাবেস নুজিহেনে হানাফি মাজহাবুগে একানি এ কাদো কুরআন জিয়ানি হানাফি মাজহাবুগে একানি হানাফি মাজহাবুগে মিহুম বনানি আমালে কুরআন ফাশায়া ফি আমাল ফুরিহামা নুকো দু কল্লা ফি আমাল কাদো কুরআন জিয়ানি একামকে বেস দালিলেন নাই এবেস দালিলেন নাই সুন্নাই কামে ফারায়া ফি দু কল্লা গেন এনা এতি কাদো কুরআন জিয়ানি কামকে বেস দালিলেন নাই মিহার মিহার মি বার রাঙ্গাল সুয়াল নেই কুড়ি দেমে মি কুড়ি সুয়াল আগুলি গেম আডু আসা দেমে মিহার মিসাল কা সুন্নের রোদে কাং হুরি মি হাকু হুট্টা এনাগে মুমিনু আহাকু মুসলিম আহাকু এনা দাওয়াত দিনী কেউ মাকা দাওয়াত দিফিয়া হাদিস কুরব্বা ফতি কা আসে রোদে দু কল্লা আসে এজে একামক এনা কার বুনেলুম মাসে নেতি মান্না মিহির রোদে হে এনা হুদ্দা দিনী মাসে নেতে নুকিয়া কাছে হেন দিজিয়া দেন এ না এনে দোয়া করলে দেন জিহেন এনা হুদ্দা দিফিয়া কামে কেনা বুনি নুনে তিমান না বেন মানে আমিয়াদু আহার মে মি দাওয়াতু কালে কেউ মাসে এহমে জেনে কাঞ্জি জিহেন এহমে জে কাঞ্জি জিহেন কাঠি নামাদুগো হুকুমতান নামাদু হুকুমতা কাতাফাত এই ফরতম রুকু ও সাজদেন নেই এহেম বিমা এই কাহরে নামাজ হুদ্দা গাবরস্তান ফেরে গেস করুন কাহরে নামাজ হুদ্দা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী সাফ করুন গুন আং হেনে আমা হিলে সাহাব আহ মসজিদ নববী তের সাফ করুন দেন এদ্দ রাসূলুল্লাহ দেখিন দস ফোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়া গেন নেই একা মানায় নু ফেনু নু দেন সাহাবিনা সওয়াল করবি মি দেখিন দস ফে জেনা নু ফেন না তা কিনেন হে বিয়া নেকা তেন নে এনা রেগাটেক গে বাকু তেগ নিয়া উন তিমান নামে বড় লাফি মে এনা পার নামাজ কোফ তেন তিমান কালে ফান খবর নু দেবি কি বেং হে জে দেন এক এবে কানু বিদাল উই কালে ফান তাকলিফ ক বেদান তিরে গন অলগন অলগন মেন কালে ফান খবর নু দেবি দেন নে এনা গে মহান দক্কাশ দেন মহান দেখকে মহান ক্যারি বড়া গে এতাং হু নাবাং কর নামাজ পুরে বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নামাজ কর নামাজ গো হুকুম নামাজ তো গো হুকুম আমরিন তাফাত এহেম কর নামাজ গে মাজিতা কুরিমতি বা বঞ্জি জে পরিমাতি বাবেন ফিরহিনেন নাম বোকলু গা হুন্নান জিহেনি আংহেনেন নাম মেদুগা এ হুনু ফেনে কম আসছে নেই মেয়ার ফিনি মৌসুম হুন কোকেন হুরি হাতান এক গেছে ইস্তেমাল করেন আবিং হুন কুরমে মুরাদা কি মিসাল কা টেঙ্ক এক গে হুরগেন হুন ওয়া ফেনে নু এ আইবং হাম কোন নেরগেন মিহিং হাম আয় বাহটেন আবিং হুন ওয়া ফা ওয়া ফেনে ইস্তেমাল নু কুরার মেয়ার হামেন গে ইয়ে গে মাচ্চাই চি জেহি ফে হেরি এম এ হুন ওয়া হুন ওয়া কোন এক বেসে চেন নু ফেদে মিয়ার বাগত কি মি গতন আবিং মিহিং হুন ওয়া ফেনু গা কমস কাহলে জারাসিম মু ফেদে এমবে মিহারুগে মিহুন চেক কোবালে আসে এগে এহেমবেগে মাকরুহ কামান গন্নানি এগে উফেদে কম মেসেচে ইনসানা গেল্লুন দেচে এহেমবেগে আসলোয়ে মানা ওইফাওয়ানি এগতং হামায় বাহট্টাগে হুন ওয়াফেন মিয়ার টেঙ্কেক গে হুরেগেন হুন ওয়াফেন মিয়া সৌদি আরবিয়াগা হুন মুসুম গনুলি বেনে ফিনি কুরঞ্জি হেনি আইসালাম আরে জেন ফরতে মেন্দ্রু গাডি ফেম বারান নুস কেরেনে হুন ওয়াফে হা বারান হুন ওয়াফে নাজে মেন্দ্রু গাডি নুকেরেনে ফেম বারা মা গানু গাদি নুকেরে ফেম বারা এহা হুন ওয়াফে এই সহা হাদিসেন এই কালিফা হাদিস মানে তিম কালিফান উম্মতকে সান্নানে হাসফাকা মাসহাকা মাসফুকে মানে কি সিফা বদলু হাসফুকে মানে কি বিমা গম্বায়া তো দেন ইলমের মিদাল মানে এ ভেজ্জে কামে নোয়া কামে নেগে তিমান না মেন দেন এবার বাই রিওয়ায়েত হবে সহ জামান কান্নানে বাই কো মিহু রেগানো মিউজিক কো কুলে ফা নাশা মজা কো ফে মিহু আস নিদানে রে হেন্দুনু হেলার তিবেন রামে মকুমতা কাবে ফাই তিমান কালিফান উম্মাতুগা এবং হাদিস ফুল করা সহা আদি এবং হাদিস ফুল গা আস বায়া কন্নানে তিমান কালিফান উম্মাতুগা গেফুলু মুগরাল মাট্টাকা গেফুলু মুগরাল মাট্টাকা আন্নানে হজ্জুগে নামুগা এমি হুয়ান্নান হজ্জ রে আন্নান হজ্জুগে নামুগা তেঙ্গে বামি হুনা ইতা গাফিলা বেস গুলেনে আস আমা নিয়া রাঙ্গালু বায়াক বেস গুলেনে আস এমি হুনা কান্নে গেনে তা এ গুলে বায়াকা এমি হুঙ্গা নিয়াতে এমি হুঙ্গা আন্নানে গেফুলু মুগরাল কামে নেঙ্গে তা তালবিয়া কেমুমি আন্নানে আমা এমি হুনা গুলে নে তাজ্জামাত বায়দায় কিয়ে ওয়াদিয়া হাম এমি হুম আরা হাম ওয়ায়র রাসূলুল্লাহ হাদিস বলেন আল্লাহ গাম্বা লাবানে বিমা দেন আসাবে কেন সওয়াল করনি দেন ইতাঙ্গমান নহে নিয়ে রাঙ্গাল মি হুম তবে সেফা হুম আসে গুলো নমি হুম দেন রাসূলুল্লাহ হাদিস বলেন এমি হুম কিয়ামত দহক দেওয়ান ফার দিরবেনি মি হুম এমি হুম গনি ইতা হুগে মাচার এ রাঙ্গাল মি হুম রাঙ্গাল ওয়ান একমা কো এম মেন না কই হুম গাম্বা গেন দানে গাম্বা গেন গেন দানে কমে কাস গেফুলু আল্লাহ হিমায় কুরবানে এ যুসুয়াইকাতাইন কিয়ামি হে কো ফাল ওয়া হামায়া এ হাবস্কারায় ফালওয়ান মি হে যুসুয়াইকাতাইন কিয়ামি হে এ হিসাব গেফুলু আল্লাহ হিমায় কুরওয়ান কিতাম মে বায়া কো রেবি এক কামাকু এ গেফুলু কা গতে নে হে দে এ এম নিকামে তে দুয়া সরবে সতি আল্লাহ গেফুলু হিমায় কর আবু রাহা গে লাশকার এই মিহার বনা নাম আমেরিকা মিহার বনা নাম আমেরিকা আই এম মে ভারুগা দে লাশকার এ মি হুঙ্গা আল্লাহ দুনি তাকে ফোন বাং এ মি হুঙ্গি কান্তা নিম্মা আলেবি কমে কাস গেফুলু আল্লাহ হিমায় কুরওয়ান এই যুসুয়ে কথাইন কি আবস্কার মিয়া কোন না নিকামে তিমিয়া কো এনা আস গেফুলু মুগুরায় দান দৌড়ি মায়ং এচ্ছে তুনি তুনি আয়ে আসলো রাঙ্গাড়ে নয়ানেক দিবেহিং একান মিহার মি মানে হজ্জদ্দা মিহম মিহার দিবেহিং না কিয়া দি ফোনানে দোলনু গেন গুলা এক মিহম মানে আমি কোরআন এই দিবেহ রাজ্য কানে হার নামি ফেননানি এ তিমহে কিরা হে দরে লাইন দোলি ফান দা তাকে বিস্তানা কো ফেননা আনসার হে নো বিয়া নি পমি আগাস দিবেহ রাজ্য দোলি দোলি গেন গুলা নি এই দেন আওরানি মা কোরআন বেগেন তা এদো আওরানি মা কোরআন এই মিতানাং আ দেন এ মিহম নামাজ নি মেরু ওরিয়াম বেলা নি তুনি তুনি আ এবাহকে রাঙ্গালেন নং হাগি গাতু গায় দে সোহান উনে কে নে নুকেরে নে বুনাক এই ফতি এবা আলাতা ফতি গান্ডে এ নিবা দেন কুরে এবা এতরে গুন দে সোহান উনে কে নুকেরে নে বুনাক একাম হাই গাতু গে এতরে নে গেন জি এতরে গি গেন নোয়ান কার দরু গান্তত কাম ফতা তান তান আসলে আওরা নিবা কুরম বিয়া মিসাল কাম মিয়াকু মাগুমাতি মিদিয়াই তুনি তুনি এচেল্লাগে মুড়ি গায় কো এগে এচ মিয়াকু নুকিয়ানে তে এচ গেনা দিমা আওরা এবেঙ্গে তাকে ফিরহিনা কুমি দিয়া ই মুন্ডেং আদেয়ং এতরেং এবে সেচেন নুলা তুনি তুনি হুদু কুলাগে মুন্ডেং আদেয়ং এতরে এক কুং এবে মিয়ং এচেন নুকিয়ান আমায়ে গতম আওরাগে হুকুম কিয়েই আওরাগে হুকুম কিয়েই আমায়ে সাওরা আংহনাগে আওরা কাম গতি মুড়ি হারি গাড়ো ফিরহিনাগে ফুলাকা কুলা দেমেদ